السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ঢাকা মহানগরীর সুরিটোলা আহলে হাদিস জামে মসজিদে সুরিটোলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাসিক আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই কেরাম আইমাই মাসাজিদ এবং বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত যুবক ভাইয়েরা আমার মুরব্বিয়ান এবং সম্মানিত দিনী বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে যথাসময়ে সলাতুল এশার পরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা আগে থেকেই জেনেছেন যে আজকের আলোচনার বিষয়বস্তু কি। বিষয়বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সুফিবাদ, সুফিয়া। আরবিতে বলা হয় এটাকে মাজহাব সুফিয়া, সুফি মতবাদ। সুফি মতবাদটা কি আর সুফি মতবাদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পার্থক্যগুলো কোথায়, এই বিষয়টি আমাদের দেশে আলোচনা হয় না বললেই চলে। আমার এই বয়সে এই পর্যন্ত কোনো এই আলোচনা কোনো ওলামায়ে কেরামদের থেকে শুনছি বলে মনে হয় না, আপনারা শুনছেন কিনা জানি না, কোথাও এই আলোচনা নাই। কারণ আলোচনা করবে কে? কারণ ভূত যেখানে তাড়ানো হবে সেখানে যদি ভূত থাকে তাহলে আর আলোচনা করবে কে? সুফিবাদ সম্পর্কে আলোচনা করবে কে? সবাই তো সুফিবাদী, তো সুফিবাদী যেহেতু তো সুফিবাদের আলোচনা তো করার প্রশ্নই উঠে না, কারণ সবাই কম আর বেশি সুফিবাদের সাথে সবাই জড়িত। এই জন্য এই আলোচনা আমাদের এই দেশে তেমন হয় না। তবে যারা আকীদা বিশুদ্ধ করার প্রচেষ্টায় নিয়োজিত আছি, যারা আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে চায়, আকীদাকে সহি করতে চায়, মিনাস শিরকে ওয়াল কুফরে ওয়াল বেদা, কুফর শিরক বেদাত থেকে যারা আমাদের আকীদা বিশুদ্ধ করতে চায়, তাদেরকে এই বিষয়টি অবশ্যই জানা দরকার। না হয় আকীদা বিশুদ্ধকরণ এই দেশে সম্ভব না, কারণ এই দেশের সর্বত্র সুফিবাদের অভয়ারণ্য, এটা সুফিবাদের নিরাপদ আশ্রয়স্থল। তো সুতরাং এখানে যদি সুফিবাদ সম্পর্কে কেউ ভালোভাবে না জানে তো তিনি জীবনেও তার আকীদা বিশুদ্ধ করতে পারবেন না, এই জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো বিষয়টা অনেক ব্যাপক, এটা যদি আমরা এক মাসও আলোচনা করি তাও শেষ হবে না, এটা এত দীর্ঘ বিষয়। কারণ এই সুফিবাদের উৎপত্তি 100-200 বছরে না, সুফিবাদের উৎপত্তি হিজরি দ্বিতীয় শতকে, মানে 100 বছর পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 100 বছর পরেই এই সুফিবাদের উৎপত্তি হয়। তাহলে প্রায় 1300 বছরের ইতিহাস। আবার অন্যান্য মতবাদগুলো একজন ব্যক্তি বা কিছু ব্যক্তি আবিষ্কার করে, তাদের চিন্তাধারাগুলো সারা জীবন যুগ যুগ ধরে চলতে থাকে। তাহলে ওই কয়েকটা নীতিমালা জানলেই মোটামুটি ওই মতবাদটা সম্পর্কে বিস্তারিত জানা হয়। কিন্তু সুফিবাদটা আবার এরকম না, সুফিবাদটা প্রত্যেকেই নিজে নিজে বানায়, মানে এটা আল্লাহর দিন বা এবাদত প্রত্যেকে বানায়। তাহলে এই 1300 বছরে যদি আমরা 13,000 সুফিও ধরি, তো 13,000 জনে বানাইছে, তো 13,000 সুফি যদি শরীয়ত বানায় তাহলে কত লক্ষ শরীয়ত বানানো হয়েছে। তাহলে এগুলো যদি একজনকে কেন্দ্র করে আমরা যদি এক বছর আলোচনা করি তাও শেষ হবে না, কারণ সবাই বানাইছে। এখানে সবার, এখানে শরীয়তের মূল উৎসটাই হলো তাদের কাশফ। এখানে মূল উৎস কিন্তু কোরআন এবং সুন্নাহ না, তাদের এলমের শরীয়তের মূল উৎসই হলো কাশফ। কাশফের মাধ্যমেই তারা এলম হাসিল করেন। সুফিবাদের মূল বিষয় হলো যে কোরআন সুন্নাহ মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো কাশফ। তো কাশফের তো প্রত্যেক সুফিরই কাশফ খুলে যায়, তাহলে তিনি নিজে শরীয়ত প্রণেতা হয়ে যান, তিনি শরীয়ত বানান। এজন্য এই 1300 বছরে অসংখ্য আকীদা, অসংখ্য এবাদত তৈরি করা হয়েছে। আবার এক এক অঞ্চলের সুফিরা এক এক অঞ্চলের আকীদা, ভিন্ন ভিন্ন আকীদা তৈরি করছে। তাহলে একটা অঞ্চল কেন্দ্রিক আলোচনা করলেও দীর্ঘ আলোচনার ব্যাপার। যেমন ইরাক, ইরান, ওই অঞ্চলের সুফিরা এক ধরনের আকীদা, এক ধরনের মতবাদ পোষণ করছে। আবার এদিকে আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এদিকে এক ধরনের হয়েছে। আবার আরও বিভিন্ন অঞ্চলে, রাশিয়ার এই অঞ্চলে এক ধরনের হয়েছে। বিভিন্ন অঞ্চল কেন্দ্রিকও আবার সুফিবাদের আকীদা ভিন্ন ভিন্ন আছে। আমরা সংক্ষেপে যে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব, সুফিবাদ কি, সুফিবাদ কয় প্রকার, সুফি মতবাদটা কয় ভাগে বিভক্ত, তারপরে সুফিবাদের সংক্ষিপ্ত ইতিহাস, সুফিবাদের তরিকাগুলো, সুফিবাদ সম্পর্কে ওলামায়ে কেরামদের মতামত, আর তাদের আকীদার সাথে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মৌলিক পার্থক্যগুলো, তো এইগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, আমরা শুধু মূল পয়েন্টগুলো বলবো। প্রথমে আসি আমরা সুফিবাদটা কি, সুফি মতবাদ যেটি, এটি কি জিনিস। এটি আরবিতে বলা হয় আস সুফিয়া। তো এটার উৎপত্তিস্থল নিয়ে ওলামায়ে কেরাম বিভিন্ন মত পোষণ করেছেন। কেউ কেউ বলছেন যে এটা সুফ থেকে, সুফ মানে পশম। যারা প্রাচীনকালে সুফি ছিলেন তারা পশমি কাপড়, পশমের পোশাক তারা ব্যবহার করতেন, এই কারণে তাদেরকে, তারা নিজেদেরকে সুফি নামে পরিচয় দিতেন। আবার কেউ কেউ বলছেন যে এটা সফা থেকে সুফি, কারণ তারা, তাদের মূল মতবাদ হইল সফা উল কুলুব মিনাল কাদার, কলবকে পরিষ্কার করা, কলব সাফাই করা। তো এই সাফাই থেকে, সফা থেকে সুফি। এরকম আরও বিভিন্ন উৎপত্তিস্থল তারা মতামত ব্যক্ত করেছেন। তো সুফিবাদের সংজ্ঞা ওলামায়ে কেরাম অনেক সংজ্ঞা দিয়েছেন, আমরা একটা সংজ্ঞা শুধু আলোচনা করব। এটা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ সুফিবাদের যে সংজ্ঞাটা দিয়েছেন, তিনি বলছেন আস সুফিয়ুন জামাআতুন ইস্তাহারু বি ইহদাস তুরুকিন ফিল ইবাদাহ ওয়াত তানাসসুক মা শারাহাল্লাহ। তিনি বলছেন সুফি ওই জামাত ওদেরকেই বলা হয়, তাদের ওই জামাতকে বলা হয় যারা এবাদত এবাদতের বিভিন্ন তরিকা পদ্ধতি নতুন করে বানায়। সুফি জামাতটা হলো, সুফি মতবাদটা হলো যারা নিজেরা এবাদতের বিভিন্ন তরিকা বিভিন্ন পদ্ধতি বিভিন্ন সিস্টেম তৈরি করে, নতুন করে তৈরি করে। মা সারা আহাল্লাহ, যেটা আল্লাহ রব্বুল আলমিন যে শরীয়ত দেন নাই, আল্লাহ পাক যে শরীয়ত দেন নাই, এরকম শরীয়ত যারা তৈরি করে এবাদতের নতুন নতুন পদ্ধতি তৈরি করে এদেরকে বলা হয় সুফি, এদের মতবাদ চিন্তাধারাকে বলা হয় সুফি মতবাদ। তবে প্রাচীন যুগে সাহাবাই কেরামের যুগে তাবেইনদের যুগে জুহুদ ছিল, জুহুদিয়াত, জুহুদ, জুহুদ শরীয়তে স্বীকৃত এবং এটা উত্তম কাজ। জুহুদ মানে হল আর রুকবা ফিল আখেরা ও তাকাল্লুলু মিনাদ দুনিয়া ওয়াল হিরসু আলা আমালিল আখেরা। জুহুদটা হলো আখেরাতের প্রতি উৎসাহী হওয়া এবং দুনিয়ার প্রতি লোভ লালসা কমিয়ে যাওয়া, লোভ লালসা কম করা, আখেরাতের আমালের প্রতি বেশি বেশি উৎসাহী হওয়া, অর্থাৎ দুনিয়ার প্রতি আগ্রহী কম হয়ে আখেরাতের প্রতি আগ্রহী বেশি হওয়া, এটার নাম জুহদিয়াত। তাবেইন সাহাবায়ে কেরাম সবাই এই জুহদিয়াতের মধ্যে ছিলেন, তারা সবাই এক একজন জাহেদ। এজন্য হাদিসের কিতাবগুলোতে কিতাবুল জুহুদ আছে। কিন্তু জুহুদ আর সুফিবাদ এক জিনিস না। জুহুদ হল তারা দুনিয়া প্রতি লোভ লালসা কম হবে, আখেরাতমুখী হবে, কিন্তু তারা কোনো নতুন তরিকা কোনো ইবাদত কোনো সিস্টেম বানাবেন না। তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যেই আমল যেই ইবাদত যেভাবে করেছেন সেভাবেই করবেন, নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করবেন না। আর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরামের যে আকীদা সেই আকীদায় বিশ্বাস করবেন, এর বাহিরে নতুন কিছু করবেন না, এটা হলো জুহুদ। আর যখন এর মধ্যে সীমাবদ্ধ না থেকে নতুন কিছু তৈরি করবে, নতুন তরিকা নতুন পদ্ধতি বানাবে, তখন এটা আর জুহুদিয়াত থাকে না, এটা হয়ে যায় তখন তাসাউফ বা সুফিবাদ। তা আমরা সংক্ষেপে বুঝলাম, এই জুহুদিয়াতের ক্ষেত্রে অনেক তাবেইন তাবে তাবেইনেরা খুব প্রসিদ্ধ ছিলেন, যেমন জুনায়েদ, জুনায়েদ বিন মোহাম্মদ রাহিমাহুল্লাহ, আবু সালমান আদ-দারানি রাহিমাহুল্লাহ, সাররি সাক্তি রাহিমাহুল্লাহ, ফুদাইল বিন আয়াজ রাহিমাহুল্লাহ, এরা কোনো নতুন তরিকা আবিষ্কার করেন নাই, কিন্তু এরা জুহুদিয়াতের ক্ষেত্রে খুব প্রসিদ্ধি লাভ করেছিলেন। আচ্ছা, এই সুফি মতবাদটা কয় ভাগে বিভক্ত? সুফি মতবাদটা মূলত প্রধানত দুই ভাগে বিভক্ত, একটা হলো আস সুফিয়া আল জালসা আর একটা হলো আস সুফিয়া আর রাকেসা। মানে একটা হলো সুফি বসে থাকা সুফি, আরেকটা হলো সুফি নাসার সুফি, মানে বসে থাকে না। সুফি প্রধানত দুই ভাগে বিভক্ত, এক ধরনের সুফি আছে এরা লাফায় না, এরা নাচে না, এরা এক জায়গায় স্থির হয়ে বসে থাকে, এদেরকে বলা হয় আস সুফিয়া আল জালসা। আরেক ধরনের সুফি হলো আস সুফিয়া আর রাকেসা, এরা প্রথম দিকে বসে থাকে, পরবর্তীতে আর বসে থাকতে পারে না, এরা দৌড়াইতে থাকে, লাফাইতে থাকে, নাচতে থাকে, বিভিন্ন দিকে বিভিন্ন রকম কিছু করতে থাকে, এটাকে বলা হয় আস সুফিয়া আর রাকেসা। সুফিয়া আল জালসা যেটা বসে থাকা সুফি, এরা আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো আল জালসা আর সোয়ামেতা আর একটা হলো আল জালসা আর সয়েতা। যারা সোয়ামেতা এরা জিকির আজকার করে বসে বসে সুফে সুফে, এরা চিৎকার দেয় না, কোনো আওয়াজ দেয় না, এরা চুপে চুপে বসে বসে তাদের আমলগুলো করে আর মাঝে মাঝে একটু চিৎকার দেয়। আর এদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল তাওজিহ ও শায়খ, মানে শায়খের তাওয়াজ্জু, এরা মেন এবাদত মনে করে শায়খের তাওয়াজ্জুটা। এজন্য শায়খের বাড়ি যেদিকে ওইদিকে ফিরে বসে থাকে, শায়খ যেদিকে যেখানে আছেন ওইদিকে ফিরে বসে থাকাকে তারা এবাদত মনে করে, মানে শায়খের তাওয়াজ্জুটাই হলো মূল বিষয়। আর শায়খের দিকে ফিরে কোনো আওয়াজ করা যাবে না, চুপচাপ বসে থাকতে হবে, এরা হলো আল জালসা আর সোয়ামেতা। আরেকটা গ্রুপ হলো আল জালসা আর সয়েতা, এরা বসে থাকে কিন্তু আওয়াজ করে করে জিকির করে, আওয়াজ করে করে ইবাদত করে, মাঝে মাঝে চিৎকার দেয় কিন্তু লাফালাফি করে না, এমনি মাঝে মাঝে আওয়াজ করে। তো যারা সমেতা এরা হলো নকশবন্দিয়া, প্রসিদ্ধ হলো নকশবন্দিয়া এবং খাওফিয়া তরিকা। আর যারা একটু আওয়াজ করে কিন্তু বসে থাকে, লাফায় না দৌড়ায় না, এরা হলো আত্মাইজানিয়া তরিকা, আত্মাইজানিয়া। আচ্ছা, আরেকটা হলো রাকেসা, যারা নাচে লাফায় দৌড়ায়, এদের আবার অনেকগুলো শ্রেণী বিভাগ আছে। তো এদের মধ্যে কেউ কেউ শুধুমাত্র দৌড়ানো লাফানো নাচা এর মধ্যে সীমাবদ্ধ থাকে, আবার আরেকটা সুফি মতবাদ দর্শন আছে শুধু দৌড়ানো লাফানোর মধ্যে সীমাবদ্ধ না, এর সাথে ঢোল তবলা আরো বিভিন্ন বাদ্যযন্ত্র এগুলো সহ তারা নাচা, এটাকেই তারা সুফিবাদের মানে আল্লাহকে পাওয়ার বড় মাধ্যম মনে করে। এরা হলো আর সুফিয়া আর রাকেসা। আর এদের মধ্যে আবার একটা শ্রেণী নিজেদেরকে আহলে সুন্নাহর সাথে সম্পৃক্ত করে, নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করে, আহলে সুন্নাহর সাথে সম্পৃক্ত করে, কিন্তু এরা কোরআন এবং সুন্নাহর বিকৃত ব্যাখ্যা করে। নিজেদেরকে আহলে সুন্নাহ দাবি করে কিন্তু কোরআন কারিমের একটা আয়াতের ব্যাখ্যা দেয় ভিন্ন রকম, মানে যেটা যুগে যুগে সালাফে সলেহীন ব্যাখ্যা দেন নাই, তারা এর বাহিরে একটা ব্যাখ্যা দেয়। আবার হাদিসের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা ব্যাখ্যা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, সাহাবা কেরাম দেন নাই, বা যুগে যুগে সালাফেরা দেন নাই, তারা আরেকটা ব্যাখ্যা দেয়। হাদিস একটা বুঝায় আরেকটা, আয়াত একটা বুঝায় আরেকটা। এটা সুফিবাদের আরেকটা শাখা, যে যারা নিজেদেরকে সুন্নতের দাবি করে, আহলে সুন্নাহ দাবি করে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআন সুন্নাহর ভিন্নভাবে। এখানে মূল থিওরি যেটা, এই সুফিয়ার যতগুলো প্রকার আছে সব প্রকারের এই মূল বিষয়টা হলো যে এলেমের তরিকা হলো আল কাশ, মানে এলেম অর্জনের মূল মাধ্যম হলো কাশ। কাশের মাধ্যমে একজন ব্যক্তি শরীয়তের হুকুম আহকাম জানতে পারে, এজন্য তারা হাদিস বিরোধী। যুগে যুগে তারা সবসময়ের ইতিহাসে সুফিরা সবসময় হাদিস বিরোধী এবং আহলুল হাদিস বিরোধী। হাদিসের আমল তারা পছন্দ করে না, হাদিসের আমল কেউ করলে, হাদিসের অনুসারী কেউ হইলে এটা তাদের কাছে সবচেয়ে জঘন্যতম, কারণ তাদের মূল থিওরি হল হাদিসের এলেমটা হলো মাইয়েত আন মাইয়েত, আর কাশফের এলেমটা হলো কালবি আন রাব্বি। এটা দুটি গুরুত্বপূর্ণ মতবাদ। হাদিসের এলেম হলো মাইয়েত আন মাইয়েত, সুফিরা বলে যে হাদিস হলো মাইয়েতের থেকে মাইয়েতের এলেম, এটা মাইয়েতের থেকে মাইয়েত মানে হাদিসের মধ্যে সনদ আছে না, যে অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, লম্বা সনদ আছে, সনদের দিয়ে হাদিস বর্ণনা করে, কিন্তু সনদের মধ্যে যারা আছে সব কিন্তু মারা গেছে, একজনও জিন্দা নাই, তো এটা মরা এলেম, মাইয়েতের থেকে মাইয়েতের এলেম। আর কাশফটা কালবি আন রাব্বি, আমার কলবের সাথে রবের সাথে সরাসরি যোগাযোগ, তো এটা জিন্দা এলেম, এটা টাটকা এলেম, মানে এটা এখন দরকার, এখন আমি আল্লাহ থেকে সরাসরি জেনে নিতে পারতেছি। আর ওইটা আপনি হাদিস ধরে বসে থাকলে, সেই 1400 বছর আগে এটা নাজিল হয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তারা একজনের থেকে একজন বর্ণনা করছে, তারা কেউ নাই, তাহলে আপনি ওই এলেম নিয়ে বসে থাকবেন কেন, যেটা সরাসরি আল্লাহর সাথে কানেকশন। এজন্য মানে সুফিরা হাদিস বিরোধী সবসময়, 1300 বছরেই এই সবসময় তারা হাদিস দেখতে পারে না, এবং হাদিস নামে মাত্র যদি কিছু হাদিস তারা পড়াশোনা করেও কিন্তু তারা হাদিসের আমলকে স্বীকৃতি দেয় না, হাদিসকে অগ্রাধিকার দেয় না, হাদিসের উপরে কাশফ, কারণ তারা কাশফের আলেমটাকে মনে করে কালবি আন রাব্বি, আর হাদিসের আলেমটা হইল মাইয়েত আন মাইয়েত। এজন্য বলে যে ভাই সব হাদিস মানা যাবে না, সুন্নাহ মানতে হবে, আবার সুন্নাহ মানতে গিয়ে সুন্নারও বিভিন্ন ধরনের নিজস্ব ব্যাখ্যা আছে, কাশফের দৃষ্টিতে ব্যাখ্যা, তারা বলে যে এটা কাশফের দৃষ্টিতে, মানে দুনিয়ার সবার কাছে ব্যাখ্যাটা একরকম কিন্তু তার কাছে আরেক রকম, কারণ তিনি কাশফের মাধ্যমে সরাসরি আল্লাহ থেকে জেনে নিছেন, বাস এটা কিন্তু আর কোনো কিতাবেও নাই কোথাও নাই, এটা প্রমাণ করার আর কোনো উপায় নেই, কারণ উনি আর ওনার আল্লাহ দুইজনে মিলে যোগাযোগ করে এটা ঠিক করছে। এই হলো সুফিবাদের সুফির প্রকারভেদ। আচ্ছা, এবার আসি আমরা 3 নম্বরে, সুফির ইতিহাস কখন উৎপত্তি হলো। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন যে ইসলামের প্রথম শতাব্দীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তখন অনেক মুজতাহিদ ছিলেন তারা, যারা ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে খুব ইস্তেহাত করতেন এবং তারা দুনিয়া বিমুখ জীবনযাপন করতেন, আখেরাত মুখী জীবনযাপন করতেন। তো এর 100 বছর পরেই এনহারাফাত তাসাউফ ইলা রহবানিয়া, আস্তে আস্তে এটা রহবানিয়াতের দিকে, ওয়া তাআল্লুক বিল বিদআ ওয়াল মুনকারাত, এবং বিভিন্ন বেদাত, বিভিন্ন খারাপ জিনিস, এগুলোর দিকে আস্তে আস্তে এটা পরিবর্তন হয়ে যায়, বিকৃত হয়ে যায়। জুহদিয়াতটা বিকৃত হয়ে গেছে, বিকৃত হয়ে এটা সুফিবাদ নাম ধারণ করছে দ্বিতীয় শতাব্দী থেকে। সর্বপ্রথম এই সুফিবাদের আবিষ্কারক যিনি, উনি হলেন আবু হাশেম আল কুফি আশ-শিরি আস-সুফি। 185 হিজরিতে তিনি মারা গেছেন। মানে শিয়ারা সুফিবাদের মূল উৎপত্তি, মূল উৎপত্তি স্থল হইল শিয়ারা, ফারস্য থেকে। তারা আগে অগ্নি পূজারী ছিল, ইসলাম গ্রহণের পরে অগ্নি পূজারী চিন্তাধারা গুলো তারা নিয়ে আসছে, এজন্য সুফিবাদের সাথে আগুনের সম্পর্ক আছে, সুফিবাদের সাথে আগুনের কানেকশন আছে। এজন্য দেখবেন সুফিবাদের চিন্তাধারায় আপনার মোমবাতি জ্বালায়, কবরের পাশে মোমবাতি জ্বালায়, অগ্নি পূজারীরা মোমবাতি জ্বালায়, এখানেও মোমবাতি জ্বালানো হয়। এরকম আগুনের আরো অনেক ক্ষেত্রে সম্পর্ক আছে। মানে শিয়ারা যে সুফিবাদটা নিয়ে আসছে, এটা পূর্বেকার অগ্নি পূজারী চিন্তাধারাটাই এখানে স্থানান্তর করছে ইসলামের লেভেলে। তো এটাকে সর্বপ্রথম একটা রূপ দান করছে সুফি মতবাদ হিসাবে আবু হাশেম আল কুফি। তারপরে এটাকে আরো শক্তিশালী করেছে আব্দুল করিম, উনি 215 হিজরিতে তিনি মারা গেছেন। এই দুজনকে বলা হয় যে এরা হল রুয়াদ সুফিয়া, সুফি মতবাদের অগ্রদূত, এরাই মূলত প্রতিষ্ঠিত করেছে, সূচনা করছে। আর যত যত বড় বড় সুফি দেখবেন সব হলো পারস্যের, ইরানের ওই অঞ্চলের। যেমন বেস্তামি, যেটা আমাদের দেশে প্রসিদ্ধ হলো বোস্তামি, বাইজিদ বোস্তামি, এবং আমাদের দেশে বাইজিদ বোস্তামের ওয়াজ শুনে নাই, এরকম কোনো পুরুষও নাই মহিলাও নেই। বাইজিদ বোস্তামিকে উপাধি দিচ্ছে সুলতানুল আরেফিন, তার মা নাকি দোয়া করছে যে আল্লাহ আমার ছেলের সুলতানুল আরেফিন বানাই দাও, এই জন্য বাইজিদ বোস্তামি সুলতানুল আরেফিন হয়ে গেছে বাংলাদেশে। অথচ এই বাইজিদ বোস্তামি বিভিন্ন কুফরি মতবাদে বিশ্বাসী একজন ব্যক্তি, তার কিছু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। তারপরে হাল্লাজ মনসুর হোসাইন বিন মনসুর আল হাল্লাজ, এই হাল্লাজও বিভিন্ন ধরনের কুফরি মতবাদে বিশ্বাসী, কিন্তু এদের বাড়ি হলো সবার ওই পারস্যে, ওই ইরানে। তারপরে আল বালখি, মারুফ আল বালখি, এরকম আরো যাদেরকে দেখি আমরা সবাই ওই অঞ্চলের প্রসিদ্ধ, তারা সব ওই দিকেরই। আচ্ছা, তারপরে আমরা আসি যে সুফিদের বিভিন্ন তরিকা, বিভিন্ন প্রসিদ্ধ তরিকা, সুফিদের অনেক তরিকা, মানে হাজারের উপরে তরিকা আছে। যদি পৃথিবীর সবগুলো একত্রিত করা হয় তো 1000-এর উপরে হবে। তবে এই আমাদের এই ভারতীয় উপমহাদেশে হলো 126টা, ভারতীয় উপমহাদেশের প্রসিদ্ধ তরিকা হলো 126টা। তার মধ্যে সবচেয়ে শর্টকাট, এটাও জানে না শর্টকাট কোনটা, সিস্তিয়া সাবেরিয়া, এটা হলো আল্লাহকে পাওয়ার একেবারে শর্টকাট তরিকা। আর বাকিগুলো একটু লম্বা লম্বা চোড়া বিভিন্ন রকমের। তবে মোট ভারতীয় উপমহাদেশের তরিকা হলো 126টা, কিন্তু সমগ্র পৃথিবীর সবগুলো একত্রিত করলে 1000-এর উপরে তরিকা আছে। তন্মধ্যে যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড তরিকা, আন্তর্জাতিক তরিকা, কিছু আছে স্থানীয় তরিকা, আবার কিছু আছে আন্তর্জাতিক তরিকা, পৃথিবীর সব দেশে এই তরিকার লোক আছে। এরকম আন্তর্জাতিক তরিকা ইমাম ইবনুল কাইয়্যিম রাহেমাহুল্লাহ তিনি কিছু বর্ণনা দিয়েছেন, আবার পরবর্তীতে শাইখ বিন বাজ রাহেমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহেমাহুল্লাহ, ওনারা যে ইন্টারন্যাশনাল তরিকা যেগুলোর বর্ণনা দিয়েছেন, এগুলো 10টা তরিকা হলো আন্তর্জাতিক তরিকা, এগুলো সারা ওয়ার্ল্ড ওয়াইড পাওয়া যায়। একটা হলো তরিকা আল কাদেরিয়া, এটা হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামের সাথে সম্পৃক্ত করে কাদেরিয়া তরিকা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোনো তরিকা তিনি তৈরি করেন নাই, তিনি একজন খালেস আসহাবুল হাদিস, আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ছিলেন। তিনি আকীদা, মানহাজ, আমাল সব দিকে সুন্নার অনুসারী ছিলেন, কিন্তু পরবর্তীতে তাকে কেন্দ্র করে সুফিবাদী একটা তরিকা তৈরি করা হয়েছে, সেটার নাম আত-তরিকা আল কাদেরিয়া। তিনি মারা যাওয়ার 250 বছর পরে এই তরিকাটা তৈরি করা হয়েছে। তারপরে তরিকা রাফাইয়া, রাফাই তরিকা, এটাও সারা বিশ্বে প্রসিদ্ধ, আবুল আব্বাস আর রাফাই থেকে। তরিকা আল বাদাবিয়া, বাদাবি তরিকা, এটা আহমদ আল বাদাবি, যিনি 634 হিজরিতে মারা গেছেন মিশরে। তারপরে তরিকা আদাসুকিয়া, ইব্রাহিম আদাসুকি তার থেকে। আর তরিকা আল আকবরিয়া, সুফিদের এক সবচেয়ে আকবর তরিকা হলো ইবনে আরবির তরিকা, কারণ ইবনে আরবি সুফিদের দৃষ্টিতে আর শায়খুল কাবির, সবচেয়ে বড় শায়খ, এই জন্য তার তরিকার নামও হলো তরিকায়ে আকবরিয়া। তরিকা সাজেলিয়া, এটা হলো আবুল হাসান আর সাজেলির নাম অনুসারে। তরিকায়ে মৌলবিয়া, মৌলবী তরিকা হলো জালালউদ্দিন রুমির তরিকা, নাম শুনছেন না, জালালউদ্দিন রুমি, হ্যাঁ প্রসিদ্ধ, 672 হিজরিতে তিনি মারা গেছেন। তরিকা নকশবন্দিয়া, নকশবন্দিয়া তরিকাটাও আন্তর্জাতিক তরিকা, এটার যার নামে তিনি হলেন বাহাউদ্দিন মুহাম্মদ ইবনুল বুখারী, তিনি 791 হিজরিতে মারা গেছেন। আর তরিকা আত্তাইজানিয়া, এটা হলো আলজেরিয়া এবং আফ্রিকাতে খুব প্রসিদ্ধ, আর তরিকা আত্তাইজানিয়া, আবুল আব্বাস আহমদ আত্তাইজানি। আরেকটা হলো আত্তরিকা আল বেরলবিয়া, বেরলবি তরিকা, বেরলবি তরিকা আমাদের ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি প্রসিদ্ধ, আহমেদ রেজা খান বেরলবি, যিনি 1340 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তার আরেকটা উপাধি, তিনি নিজের নাম নিজে রাখছেন আব্দুল মুস্তফা, আহমেদ রেজা খান যিনি, সবাই নাম রাখে আবদুল্লাহ, উনি রাখছে আব্দুল মুস্তফা। উনি বলতেন যে আনা আব্দুল মুস্তফা, যে আমি মুস্তফার গোলাম, মানে আমি রাসুলের গোলাম। এই জন্য দেখবেন এই বেরলবি তরিকার অনুসারী যে যারা আছে আমাদের দেশে, সবাই কয় আমি মুহাম্মদের গোলাম, রাসুলের গোলাম বলে তারা, আবার নিজেকে রাসুলের গোলাম বলাকে গর্ববোধ করে। কারণ ওই যিনি আহমেদ রেজা খান, তিনি বলতেন যে আমি আব্দুল মুস্তফা, আমি মুস্তফার গোলাম। আচ্ছা, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতেন আহমেদ রেজা খান, আইয়া মুহাম্মদ লা আস্তাতিউ আন আকুমাত, আমি তো আপনাকে সরাসরি আল্লাহ বলতে পারতেছি না, ওয়ালা আস্তাতিউ আন উফাররিকা বাইনাকুম, আবার আল্লাহ থেকে আপনাকে আলাদাও করতে পারতেছি না। আল্লাহর কাছে শপথ দিলাম, আল্লাহ ভালো জানেন এটার হাকিকত, মানে আপনি আল্লাহ না আল্লাহ আপনি, কে আল্লাহ এটা আমি ঠিক করতে পারতেছি না, আপনাকে আল্লাহ ঘোষণা দিতে পারতেছি না, আল্লাহ থেকে আবার আলাদাও করতে পারতেছি না। এটা ছিল এই আহমেদ রেজা খান যিনি ছিলেন তরিকায়ে বেরলবিয়া, তার যিনি প্রতিষ্ঠাতা ওনার আকীদা। তো এগুলো হলো প্রসিদ্ধ সুফি তরিকা। আচ্ছা, এবার আসি এই সুফিবাদ সম্পর্কে ওলামায়ে কেরামদের মতামত, আকওয়ালুল আইম্মা। আচ্ছা, এদের কয়েকজন প্রসিদ্ধ সুফির আমরা একটু বর্ণনা দিই। একজন হলো বেস্তামি, মানে যিনি বাইজিদ বোস্তামি নামে প্রসিদ্ধ, উনি 261 হিজরিতে মারা গেছেন। তিনি হলেন শায়খুল ফানা ওয়া শায়খ ওয়াহাদাতুল উজুদ, তিনি দুইটি মতবাদের বড় শায়খ। এক মতবাদ হলো ফানা পিল্লা, শায়খুল ফানা, ফানা নাম শুনছেন না, তিনটা ফানা হইতে হবে, প্রথম ফানা ফির শায়খ, তারপরে ফানা ফির রসুল, তারপরে ফানা পিল্লা। তো প্রথম শায়খের কাছে ফানা হয়ে যেতে হবে। শায়খ যদি শুকরের গোশত খাইতে বলে, তাও আলহামদুলিল্লাহ বলে বিসমিল্লাহ বলে খাইতে হবে। প্রশ্ন করা যাবে না, না এটা না হারাম, এই প্রশ্ন করা যাবে না, তাহলে আপনি শায়খের প্রতি ফানা হইতে পারেন না। শায়খ যদি মদের ভিতরে জায়নামাজ ডুবাই, সেখান থেকে তুলে বলে যে এখানে নামাজ পড়ো, এখানে নামাজ পড়তে হবে, এটা সব সুফিবাদী কিতাবে লেখা আছে, আপনি প্রশ্ন করা যাবে না যে এটা না মদ লাগছে, এটা তো হারাম, মানে হারাম নির্দেশ দিলেও করতে হবে। কারণ হলো আমার শায়খের কাছে ফানা হয়ে যেতে হবে, আর শায়খের কাছে ফানা না হইলে রাসুলের কাছে ফানা হওয়া যায় না, আল্লাহর কাছে ফানা হওয়া যায় না। এই জন্য এই ফানার থিওরি এটা আবিষ্কার করছে বাইজিদ বোস্তামি। আর ফানা পিল্লা যখন হয়ে যায় তখন ওয়াহাদাতুল উজুদ হয়ে যায়। ফানা পিল্লার মূল আবিষ্কারক কিন্তু ইবনুল আরবি, এই ওয়াহাদাতুল উজুদের মূল আবিষ্কারক ইবনুল আরবি, কিন্তু ইবনুল আরবির এই থিওরি মূল এটাকে পরিপূর্ণতা দান করেছে আপনার এই বাইজিদ বোস্তামি। তিনি বলতেন যে যখন ফানা পিল্লা হয়ে যায় তখন আল্লাহ এবং বান্দা একসাথে মিশে যায়, আর মিশে যাওয়ার কারণে বান্দারা তখন কোনো আমল করা লাগে না, কেন সে আমল করবে কার জন্য? সে তো নিজেই আল্লাহ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই হলো বাইজিদ বোস্তামি। আরেকজন হলেন হাল্লাস, মনসুর আল হাল্লাস, যার বয়ান আমাদের দেশে খুব বেশি শোনা যায়। তিনি হলেন শাইখুল হুলুল, তিনি হলেন হুলুল আকিদার বড় শাইখ। হুলুল আকিদা হল ওরা যে এটা বলছে ওয়াহদাতুল উজুদ, ইবনুল আরাবি আর বাস্তামি, সেটা হলো মিশে, তবে একবারে অঙ্গাঙ্গি মিশতে পারে না, কিছুটা আলাদা থেকে যায়। এটা হলো চা পাতার মতো, চা পাতা পানির মধ্যে দিলে রং বাহির হয়, পানির সাথে মিশে, কিন্তু পাতার অস্তিত্ব কিন্তু থাকি যায়, এটা একেবারে মিশে যায় না। আর মনসুর হাল্লাস বলে যে না, এটা একবারে চিনির মতো, চিনি যখন পানির মধ্যে লাগে একবার আর চিনির অস্তিত্বই থাকে না, পুরাটাই মিশে যায়। এই জন্য তার ভিতরে আল্লাহ এমন ভাবে ঢুকছে, সে নিজে আনাল হক দাবি করছে, একবার চিনির মতো মিশে গেছে, মানে আর আলাদা নাই। এটার নাম হলো হুলুল, এটা আরেকটা মতবাদ। তো এই এই হুলুল মতবাদের শায়খ হলো আল হাল্লাস, তারপরে ইমাম গাজালী। তবে ইমাম গাজালী রাহমাউল্লাহ তিনি শেষ বয়সে তিনি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে আসতেন, তওবা করছেন, এবং তিনি একটা বই লিখছেন, এলজামুল আওয়াম আন ইলমিল কালাম। এই বইটা লিখে তিনি এই সুফিবাদ থেকে তওবা করে ফিরে আসছেন। এই মতবাদের প্রসিদ্ধ আরো একজন হলেন ইবনুল ফারেদ, আরেকজন হলেন ইবনে আরবি। ইবনে আরবির বাড়ি হলো আন্দালুস, মানে স্পেনে। আর পরবর্তীতে তিনি মিশরে চলে আসেন, আরব দেশে থাকতেন। ইবনুল আরবিও তাদের বড় একজন শায়খ। আচ্ছা, সুফিবাদ সম্পর্কে ওলামায়ে কেরামের মতবাদ, ওলামায়ে কেরাম কি বলছেন, আহলুস সুন্নাহর ওলামারা? ইমাম শাফি রহমতুল্লাহ এর সময় এরকম অনেক সুফি ছিল তখন পৃথিবীতে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর সময় এরকম প্রসিদ্ধ কোনো সুফির উল্লেখ পাওয়া যায় না। এজন্য যে হানাফি ফিকহ আর সুফিবাদ দুটা কিন্তু ভিন্ন দর্শন, দুইটা ভিন্ন জিনিস। হানাফি ফিকহ এর সাথে কোনো সুফিবাদের মিশ্রণ নাই, এটা ভিন্ন একটা বিষয় জিনিস। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোনো ফিরও নাই, তার কোনো মুরিদও নাই, তার সাথে এই সুফিবাদের কোনো সম্পর্কই ছিল না। কিন্তু পরবর্তীতে এই হানাফি মাজহাবের অনুসারীদের মধ্যে বিশাল সংখ্যক এই সুফি মতবাদের অনুসারী হয়ে যায়। এই হানাফি ফিকহ যখন সুফিবাদের সাথে মিক্স হয়, তখন হানাফি ফিকহটা বিকৃত করে ফেলছে, এবং এটার ভিতরে শিরক এবং বেদাতের সংমিশ্রণ ঘটে গেছে। কিন্তু অরিজিনাল হানাফি ফিকহ যেটা ছিল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির, এটা সুফিবাদ মুক্ত হানাফি ফিকহ, এবং এটার মধ্যে কোনো ধরনের শিরক এবং বেদাত ছিল না। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদা কিন্তু মানে শিরক মুক্ত, বেদাত মুক্ত সহি আকীদা ছিল, যেটা তার বিভিন্ন লেখনী, বিভিন্ন গ্রন্থে আমরা দেখতে পাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সময় অনেক সুফি তিনি দেখতে পেয়েছেন। দেখতে পাওয়ার পরে তিনি সবসময় বলতেন, সবাইকে সতর্ক করতেন, খবরদার সুফিদের মজলিসে, সুফিদের মাহফিলে কখনো তোমরা যাবে না, সুফিদের সাথে উঠা বসা করবে না। কারণ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, লাউ আন্না রাজুলান তাসাওয়াফা আওয়ালান নাহার লা ইয়াতি যুহুর হাত্তা ইয়াসিরা আহমাক। যে ব্যক্তি সকালবেলায় কোনো তাসাউফের সাথে, তাসাউফপন্থী লোকের সাথে, সুফির সাথে সকালবেলায় মিলিত হবে, তো জোহর না আসতে সে পুরোপুরি আহমক হয়ে যাবে, বলদ হয়ে যাবে। আমাদের বাংলা ভাষায় এটা হলো মানে বলদ, ব্যাককল, মানে সকালবেলায় মিশলে তার আককাল দাঁতটা ভাঙে ফেলবে, দুপুরবেলায় সেই আহমক। এখন হুজুরে যদি কয় যে ও আমি তো মা ফাতেমার স্বামী, ওই আহমক ব্যাককল কয় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, কারণ ওই যে দাঁতটা ভেঙে ফেলছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যেন সতর্ক করছে যে খবরদার, এদের সাথে কখনো উঠা বসা, এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, কারণ এর দ্বারা তুমি সকালবেলায় মিললে দুপুরবেলায় ওই লোক আহমক হয়ে যাবে। তা আহমক যখন হয়ে যাবে সে আর হেদায়েত পাবে না, এটা হেদায়েতের বড় প্রতিবন্ধক। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনিও সবসময় এই সুফিবাদ থেকে সতর্ক করতেন। তিনি ওই যুগে হারেস নামক একজন বড় সুফি ছিল, তিনি বলতেন, খবরদার তোমরা ওই হারেসের মজলিসে, হারেসের ধারে কাছে তোমরা যাবা না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি সবচেয়ে বেশি সুফিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে তাকে, কারণ তার যুগটা সুফিবাদের একবারে উৎকর্ষতার যুগ। তখন তার যুগটা ছিল শরীয়ত এলমের আসরুল এনহেতাব, মানে পতনের যুগ। তখন কোরআন সুন্নার গবেষণা, রিসার্চ, এলমি অবস্থা খুব দুর্বল অবস্থায় ছিল শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর যুগটা। এই এলমি কোরআন সুন্নার চর্চা যখন কমে গেছে, তখন ওই সুফিবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। যেখানে দেখবেন যে কোরআন সুন্নার এলেম কমে যায়, কোরআন সুন্নার আলেম থাকে না, সেখানে সুফিবাদটা মাথা চাড়া দিয়ে ওঠে। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ সবচেয়ে বেশি সুফিবাদের ব্যাপারে সতর্ক করেছেন। ইমাম ইবনুল জাওজি একটা কিতাবে লিখেছেন তালবিসু ইবলিস, কিতাবের নাম তালবিসু ইবলিস, মানে সুফিবাদটাকে তিনি বলছেন এটা ইবলিসের সংমিশ্রণ, ইবলিসের সংমিশ্রণ, এই নাম দিয়ে তিনি সতর্ক করেছেন। আচ্ছা, সৌদি আরবের ফতোয়া আল-লাজনা আদ-দায়েমা, তারা সুফি মতবাদ সম্পর্কে যে ফতোয়া দিয়েছেন, সে ফতোয়ার মধ্যে ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি বলছেন যে ফায়াজিবু আলা কুল্লি মুসলিম আল্লাহ ইয়াজলিসা ফি মাজালিসিহিম, একজন মুসলিমের উপরে ওয়াজিব সে কখনো সুফিদের কোনো মজলিসে বসতে পারবে না, তাদের মুখালাতার থেকে সবসময় দূরে থাকতে হবে, কারণ তাদের সাথে মিশলে তাদের ফাসাদ আকীদাগুলোর দ্বারা প্রভাবিত হতে পারে এবং পর্যায়ক্রমে তার ভিতরে শিরক এবং বেদাত ঢুকে যেতে পারে। আর যে ব্যক্তি মূলত এই জুহদিয়ত অবলম্বন করতে চায় এবং এই সুফিবাদের ভ্রষ্টতা সম্পর্কে জানতে চায়, তো এই ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি বলছে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি ফালিয়াকরা কিতাবা মাদারিজুস সালেকিন লি ইবনে কাইয়্যিম আল জাওজিয়া। ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহমাহুল্লাহর মাদারিজুস সালেকিন বিশাল এক কিতাব, এই কিতাবটা পড়ার জন্য সৌদি আরবের ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি নির্দেশনা দিয়েছে। এই হলো মোটামুটি সুফিবাদের সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত একটা পরিচয়। এবার আমরা আসি আকিদা এবং তাদের আকিদা, আকিদা তো প্রথমে বলছি তাদের আকিদা হাজার হাজার, আকিদার কোনো কুল কিনারা নেই, কারণ যখন কেউ কোরআন এবং সুন্নার সোর্স বাদ দিয়ে এর বাইরে যায় তখন আর কুল কিনারা নেই, যখন কোরআন এবং সুন্নার মধ্যে সীমাবদ্ধ থাকে তখন এটার একটা সীমাবদ্ধতা আছে, এর বাইরে আর যাওয়ার সুযোগ নেই, কিন্তু যখন এটার বাইরে চলে গেছে এবার তো যা ইচ্ছা তাই বানাইতে পারে। এই জন্য প্রত্যেক সুফির নিজস্ব আকিদা আছে, নিজস্ব তরিকা আছে, নিজস্ব ইবাদত আছে, নিজস্ব চিন্তা চেতনা আছে, তবে যে আকিদাগুলো একেবারে মেইন আকিদা সুফিবাদের একেবারে মৌলিক আকিদা, এইরকম আমরা 12-15টা আকিদা আমরা সংক্ষেপে আলোচনা করবো, একবারে সংক্ষেপে 15টা আকিদা যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে সাংঘর্ষিক, পুরা সাংঘর্ষিক, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধী। এক নম্বর হলো ওয়াহদাতুল উজুদ, ওয়াহদাতুল উজুদ, ওয়াহদাতুল উজুদ হলো লা ফারকা বাইনাল খালেক ওয়াল মাখলুক, খালেকের মধ্যে মাখলুকের মধ্যে কোনো পার্থক্য নেই, মানে সৃষ্টিকর্তা আর সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই, আল্লাহর বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এখানে ফাল কাউনু ওয়ামা ফিহি হুয়াল্লাহ ওয়াল্লাহু হুয়াল কাউন, মানে পৃথিবীটাই আল্লাহ, আল্লাহটাই পৃথিবী। যেমন তাদের একটা প্রসিদ্ধ কিতাব জাওয়াহিরুল মাআনি, এই কিতাবের মধ্যে আসছে যে অস্তিত্বশীল যত প্রাণী আছে পৃথিবীতে সব কিছুই আল্লাহ তারা, এবং এই আকিদার কারণে প্রসিদ্ধ একটা কবিতা আছে ফার্সি ভাষায় সুফিবাদের, এই দেখবেন যে সুফিরা সবসময় এই কবিতাটা বেশি বেশি বলে ওয়াজ মাহফিলে সব জায়গায়, গুপ্তে মানসুর আনাল হককে গাসতে মাস্ত, গুপ্তে ফেরাউন আনাল হককে গাসতে পাস্ত, এই কবিতাটা দেখবেন যে সুফিরা বেশি বেশি বলে যে গুপ্তে মানসুর আনাল হক, হোসাইন বিন মনসুর হাল্লাজ আনাল হক বলছে, কিন্তু আনাল হক বলে আল্লাহর ওলি হয়ে গেছে, আর গুপ্তে ফেরাউন আনাল হক গাসতে পাস্ত, ফেরাউনও আনাল হক বলছে কিন্তু আনাল হক বলে সে কাফের হয়ে গেছে, দুইজনের আনাল হকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, কারণ মনসুর যে আনাল হক বলছে সে মনসুরের ভিতরে আল্লাহ ঢুকে গেছে, আল্লাহর খালেক আর মাখলুক এক হয়ে গেছে, নাউযু বিল্লাহ। এই আকীদাটা সম্পূর্ণ কুফরি আকীদা, সমস্ত ওলামায়ে কেরামের এই ব্যাপারে এজমা হয়ে গেছে। আপনার শেখ নাসের আল আকল তিনি একটি কিতাব লিখেছেন আল মুজাজ ফিল আদিয়ান ওয়াল মাযাহিবিল মুআসারা। এখানে তিনি বলছেন সমস্ত এজমাউল মুসলিমিন, সমস্ত মুসলিমের এজমা, যারা ওয়াহদাতুল উজুদের আকীদা বিশ্বাস করবে তারা কুফরি করল। কারণ খ্রিস্টানেরা নাসারারা ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ বলছে, আল্লাহ বলার কারণে আল্লাহ নিজেই ফতোয়া দিয়েছেন যারা বলে আল্লাহ মাসিহ ইবনে মারিয়াম তারা কাফের, এই ফতোয়াটা আল্লাহ দিয়েছেন। সুতরাং যারা বলবে যে সৃষ্টির মধ্যে আল্লাহ ঢুকে যায়, আল্লাহ কোন বান্দার মধ্যে মানুষের মধ্যে ঢুকে যায়, এটা কুফরি, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সম্পূর্ণ বিপরীত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কখনো এই আকীদায় বিশ্বাস করতে পারে না। কিন্তু আপনি লক্ষ্য করবেন আমাদের দেশের অধিকাংশ আপনার ওলামায়ে কেরাম, অধিকাংশ যারা বিভিন্ন তরিকায় বিশ্বাসী, তারা এই ওয়াহদাতুল উজুদের আকীদায় বিশ্বাসী। কিন্তু মানুষের কাছে ওয়াহদাতুল উজুদ সব এটার ব্যাখ্যা করে না, বলে না। কিন্তু যেই কারামতগুলো, যে ঘটনাগুলো বলে, সেগুলো ওয়াহদাতুল উজুদের ঘটনা, মানে আল্লাহ ঢুকে গেছে। আমাদের দেশের একজন বলছেন, কয় আমার মুরিদেরা যখন আরশে যায় তখন দেখে আল্লাহ আমার সুরতে বসে দিয়েছে, তা আল্লাহ তার সুরতে কেন বসে দিয়েছে, মানে সে আল্লাহ, আল্লাহই সে, মানে তার ভিতরে আল্লাহ ঢুকে গেছে। এটা হলো ওয়াহদাতুল উজুদের ফর্মুলা, ওয়াহদাতুল উজুদ। আর এই হুসাইন বিন মনসুর হাল্লাজ যখন আনাল হক বলছে, ওই যুগের সমস্ত ওলামায়ে কেরাম এজমায়ে উম্মতের ভিত্তিতে ফতোয়া দিয়েছেন যে এটা কুফরি, এটা কাফের, সে কাফের হয়ে গেছে। তৎকালীন একজন আলেমও পৃথিবীতে ছিল না যে বলে নাই যে সে মুসলিম। দেখেন কি আশ্চর্য কারবার, সেই আমলে সব ওলামায়ে কেরাম যারা তাকে দেখছে বাস্তব, তারা বলতেছে কাফের। আর আজকে শত শত বছর পরে বাংলাদেশে হয়ে গেছে সে বিরাট আল্লাহর ওলি। মানুষ হুসাইন বিন মনসুর হাল্লাজ নাম শুনলে মনে করে যে বিরাট আল্লাহর ওলি, কাটি টুকরা টুকরা করছে, তাও সাগরের মধ্যে ফেলছে, সাগরের পানির মধ্যে আল্লাহ আল্লাহ করতেছে, আনাল হক আনাল হক করতেছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় যেটা আরো মারাত্মক সেটা আল হুলুল। হুলুল এটা হলো ওয়াহদাতুল উজুদের থেকে আরো মারাত্মক। এটা হলো কোন ব্যক্তি যখন হুলুল পর্যায়ে পৌঁছে যায় তখন সে আল্লাহর সাথে তার সরাসরি গায়েবী কানেকশন হয়ে যায়। এজন্যই বাইজিদ বোস্তামি সবসময় বলতেন যে আমাকে একবার আল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো, যাওয়ার পরে আল্লাহ বলতেছে যে তুমি আমার কাছে কি চাও, সৃষ্টি জগৎ তো তোমাকে দেখতে চায়, তো তোমাকে কিভাবে দেখাবো আমি, মানে আল্লাহ তার ভিতরে ঢুকে যাওয়ার পরে আল্লাহ বলতেছে যে সৃষ্টি জগৎ তোমাকে দেখতে চায়, কিভাবে দেখাবো। তো তখন ওই বাইজিদ বোস্তামি বলতেছেন যে জাইয়িনি বিওয়াহদানিয়াতিক ওয়া আলবিসনি আনানিয়াতিক ওয়ারফানি ইলা আহাদিয়াতিক, মানে আমাকে আপনার ওয়াহদানিয়াতের ভিতরে ঢুকাই নেন, ঢুকাই তারপরে পৃথিবীকে দেখাই দেন, মানে আমি এমন ভাবে ঢুকে যাই আপনার ভিতরে যে আপনি আপনি আমাকে দেখাইতে পারবেন, আপনাকে দেখা মানে আমাকে দেখা, আমাকে দেখা মানে আপনাকে দেখা, মানে মূল কথা হইল এটা। এটা হলো হুলুল আকীদা, এটাও সম্পূর্ণরূপে কুফরি আকীদা, আহলে সুন্নাহ ওয়াল জামাত এই আকীদা বিশ্বাস করে না। তিন নম্বর, ইন্নাল্লাহ তাআলা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুফিদের আর এক আকীদা আল্লাহ মুহাম্মদ, মুহাম্মদ আল্লাহ, নাউজুবিল্লাহ। তারা বলে যে আসমান জমিন আরশ কুরসি সমস্ত কায়নাত খুলিকাত আন মিন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দিয়ে বানানো হয়েছে। তাহলে এই সব কিছু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সবার আগে বানাইছে, তারপরে ওই নূর দিয়ে আল্লাহ সব মাখলুকাত বানাইছে। মূলত তারা বলে যে যিনি মুহাম্মদ তিনি আল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য তারা অনেকভাবে মিলায় কয়, দেখো মুহাম্মদের মধ্যে অক্ষর যেই কয়টা, আল্লাহর মধ্যেও কিন্তু অক্ষর সেই কয়টা, মুহাম্মদের অক্ষরের মধ্যেও নুকতা নাই, আল্লাহর অক্ষরের মধ্যেও নুকতা নাই, এরকম অনেক মিল তারা গবেষণা করে করে বের করছে যে যেহেতু আল্লাহ আর মুহাম্মদ একই রকম, সুতরাং আল্লাহ মুহাম্মদের সুরতে পৃথিবীতে প্রকাশ করছে, নাউজুবিল্লাহ। এই কুফরি আকীদা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুখালেফ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিপরীত আকীদা, এটা কুফরি আকীদা। কেউ যদি এই বিশ্বাস পোষণ করে তাহলে কুফরি। কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন এই আকীদা পোষণ করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আল্লাহ। এটাও অনেক অনেক একজন দুইজন না, লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে। অনেক সুফিদের দরবারে এইরকম গান আছে, অনেক গান গায় ঢোল তবলা দিয়ে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ, আল্লাহই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম বলে। আচ্ছা, চার নম্বর যেই আকীদাটা সেটা হলো ইন্নাল আউলিয়া ইয়াতাসাররাফুনা ফিল আকওয়ান ওয়া ইউকাসসিমুনা আল আরযাক, আল্লাহর ওলিরা পৃথিবীর সব জায়গায় ঘোরাফেরা করতে পারে এবং রিজিক বন্টন করে ওলিরা, নাউযুবিল্লাহ। এজন্য কো আল্লাহ পৃথিবী একা একা পরিচালনা করে না, পৃথিবী পরিচালনার জন্য কিছু গাউস আছে, কুতুব আছে, আবদাল আছে, নজাবা আছে, আল্লাহ পাক এদেরকে নিয়ে প্রতি সপ্তাহ প্রতি মাসে মিটিং করে। এই জন্য আমাদের দেশে দেখবেন বয়ানের মধ্যে কুতুবদের মিটিং এর বয়ান শোনা যায় যে বিভিন্ন জায়গায় জায়গায় মিটিং হয়, কখনো আসমানে হয়, কখনো আফ্রিকার জঙ্গলে হয়, কখনো বাংলাদেশের সুন্দরবনে হয়, কখনো চট্টগ্রামে পাহাড়ে হয়, বিভিন্ন জায়গায় এই মিটিং গুলো হয়। তো এই মিটিং এর মাধ্যমে আল্লাহ যে সিদ্ধান্ত দেন ওই মিটিং এ সভাপতিত্ব করেন আল্লাহ, আর এরা হলো মানে সদস্য। তো এদের সাথে মিটিং করা ছাড়া আল্লাহ জমিনে কিছু করে না, নাউযুবিল্লাহ। আর আল্লাহ এদেরকে দায়িত্ব দেয়, দায়িত্ব দেওয়ার পরে এরা কাজগুলো করে। অর্থাৎ আল্লাহর এই পৃথিবী আল্লাহ নিজে সরাসরি পরিচালনা করেন। অথচ দেখেন কাফেরেরা বিশ্বাস করত, কাফেরদেরকে প্রশ্ন করা হয়েছে ওয়ামাই ইউদাব্বিরুল আমর, কে সবকিছুর পরিচালক, কে পরিচালনা করে? কাফেরেরা জবাব দিছে আল্লাহ। কাফেরেরা এই জায়গায় শেরেক করে নাই, তাদেরকে অনেকগুলো প্রশ্নে তারা কিন্তু সরাসরি জবাব দিছে আল্লাহ, শেরেক করে নাই। কিন্তু আজকে মুসলিম দাবিদার হয়ে মুসলিমেরা বিশ্বাস করে যে আল্লাহ নিজে সরাসরি এই পৃথিবী পরিচালনা করেন না, আল্লাহ এরকম গাউস দিয়ে, কুতুব দিয়ে, আবদাল দিয়ে, আওতার দিয়ে, এদেরকে দিয়ে আল্লাহ পৃথিবী পরিচালনা করেন। এজন্য আপনার বাইজিদ বোস্তামি সবসময় বলতেন যে লাওয়াই আরফাউ মিন লাওয়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকার চাইতে আমার পতাকা আরো উপরে। কারণ যে সে মানে আল্লাহর ওলিরা যখন বেলায়েতের কামালিয়াতের দরজায় পৌঁছে যায়, তখন এমন পর্যায়ে পৌঁছে যায় তারা সারা পৃথিবী ঘুরে এবং রিজিক বন্টনও তারা করে। এজন্য তারা বলে যে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে, কারণ খাজা তো ওই আল্লাহর পক্ষ থেকে একজন নিয়োগপ্রাপ্ত এজেন্ট, তাহলে সে রিজিক বন্টন করতেছে, সে অনেক কিছু বন্টন করতেছে, তার কাছে চাইলে সে দিতে পারতেছে। এই শিরকি আকীদা, কুফরি আকীদা, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সম্পূর্ণ বিপরীত আকীদা। চার নম্বর আকীদা যে আল্লাহর ওলিরা মারা যাওয়ার পরেও জিন্দা, তাদের পাওয়ার মারা যাওয়ার পরে আরো বেড়ে যায়, মানে জিন্দা থাকার সময় রুহটা এখানে খাসার ভিতরে আটকে আছে, এই জন্য এত পাওয়ারফুল হতে পারে না। যখন মারা গেছে বাস খাসা মুক্ত হয়ে গেছে, এবার যেখানে মনে চায় সেখানে উঠতে পারে, এক মুহূর্তে আরশেও চলে যেতে পারে, এক মুহূর্তে মদিনাও চলে যেতে পারে, এক মুহূর্তে মক্কা চলে যেতে পারে, যে কোনো জায়গায় সে চলে যেতে পারে। এজন্য ওই হিন্দুদের লোকনাথ, বাবা লোকনাথ, বাবা লোকনাথ বলছে তুমি জলে, স্থলে, সাগরে যেখানে বিপদে পড়ো সেখানে তুমি বাবা লোকনাথকে স্মরণ করবা, বাবা সেখানে সাথে সাথে হাজির হয়ে যাবে। ঠিক এই সুফি মতবাদের চিন্তাধারা হলো যে আল্লাহর ওলিকে তুমি যেখানে যাবে সেখানে স্মরণ করবা, ওলি সাথে সাথে হাজির হয়ে তোমাকে উদ্ধার করবো, নাউযুবিল্লাহ। এই জন্য দেখবেন অনেক কারামত শুনবেন যে অমুক জায়গায় বিপদে পড়ছে, তারপরে সেখানে দেখবেন যে হুজুর যাই উদ্ধার করে ফেলছে। মরিদেরা বিভিন্ন জায়গায় জায়গায় বিপদে পড়ছে আর হুজুরকে ডাক দিছে, হাজার হাজার মাইল দূরের থেকে হুজুর যাই কিন্তু উদ্ধার করে ফেলছে। এই জন্যই মানে মারা জীবিত অবস্থায় একজন সুফিকে তার মরিদেরা যত বেশি মানে সম্মান করবে, মারা যাওয়ার পরে তার থেকে বেশি করতে হয়। এজন্য কবরটাকে তারা সাজান, কবরে মশারি দেন, তারপরে কবর উঁচু করেন, তারপরে কবরের উপরে ঘর বানান, কবরের চতুর্পাশে তাওয়াব করেন, কবরে সেজদা করেন, কবরে দোয়া করেন, কবরের চারিপাশে জিকির আজকার করেন। এই কবর কেন্দ্রিক যত রকমের শিরকি বিষয়গুলো, এগুলো তাদের আকীদায় শেরেক না। তাদের আকীদা হলো যে কবরে হুজুর এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, এখন এগুলো করলেই হুজুর সহজে দিতে পারে, যেটা জিন্দা থাকতে দিতে পারেন নাই। এগুলো সম্পূর্ণ শেরকি আকীদা, কুফরি আকীদা। ছয় নম্বর আল খাউফু মিন সাহিবিল কবর, কবরওয়ালার ভয়, মানে আল্লাহর ওলি মারা গেছে, একজন সুফি মারা গেছে, সুফির কবরটাকে ভয় করা। কারণ কে ভয় করতে হবে? কেন দেখবে যে গাড়ি চলতেছে সব জায়গায় সমানভাবে, হঠাৎ করে কবরের সামনে গেলে গাড়ি স্লো হয়ে গেছে। কেন স্লো হইল? এখান দিয়ে ওই আল্লাহর ওলি কিন্তু কবরের থেকে দেখতেছে, কবরের থেকে তাকিয়ে আছে। আর হুজুর কিন্তু খুব গরম, হুজুরের সামনে দিয়ে যদি গাড়ি চালায় যায় তাহলে হুজুর ধাক্কা দিয়ে গাড়ি পালাইয়ে দিতে পারে, হুজুর এই জন্য বেয়াদবি করা যাবে না। তাহলে কবর বাসীকে ভয় করা, এজন্য দেখা যায় যে কবর বাসীকে তারা সবসময় ভয় করে, মানে ওই সুফি যিনি আছেন ওনাকে সবসময় ভয় করতে থাকেন যে উনি যে কোনো মুহূর্তে রাগ করতে পারেন, গরম হয়ে যেতে পারেন, কিছু করতে পারেন। এইটা সম্পূর্ণরূপে শিরকি আকীদা, কুফরি আকীদা। সাত নম্বর আজ জিক্রুল মুক্তাদে, সুফিরা নিজেরা বিভিন্ন তরিকা জিকির বানায় যেটা তারা নিজেদের বৈধ মনে করে, জিকির বানানো, দরুদ বানানো, বিভিন্ন এবাদত বানানোকে তারা বৈধ মনে করে, যে নিজেরা এই তরিকার জিকির এটা, ওই তরিকার জিকির এটা, এই তরিকা ইল্লাল্লাহ জোরে বলতে হবে, এই তরিকা ইল্লাল্লাহ আস্তে বলতে হবে, এই তরিকা হু হা বলতে হবে, এই তরিকা হু হু বলতে হবে, এই তরিকা ধাক্কাটা এদিকে মারতে হবে, বিভিন্ন তরিকায় বিভিন্ন রকমের জিকির, এবং এই জিকির তরিকে তারা বৈধ মনে করে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কেয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহিরে আর কোন তরিকা বানানোর অধিকার কারো নাই। কোন ধরনের এবাদত, জিকির আসকার থেকে শুরু করে কোন এবাদত কারো বানানোর অধিকার নাই। আট নম্বর একামাতুল মাওয়ালেদ, তাদের একটি গুরুত্বপূর্ণ সুফিবাদের আকীদা হলো এশকে রাসুল, মানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এশক প্রেম, রাসুল প্রেমটাই হলো সুফিদের দৃষ্টিতে মূল বিষয়। যে রাসুল প্রেম হইলে আপনার এবাদত বন্দেগী এত জরুরি বিষয় না, রাসুল প্রেম আছে রাসুলের সামনে মিলাদ পড়বেন বাস আপনি নাজাত পেয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ইমানের অংশ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এশকের নামে নিজেরা বানাই বানাই কবিতা গাওয়া, গান গাওয়া, তারপরে নিজেরা বিভিন্ন রকমের এবাদত করা, এগুলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার খেলাফ। নয় নম্বর, তারা আল্লাহর দিনকে হাসি ঠাট্টার বিষয়ে পরিণত করে, এজন্য বিভিন্ন তরিকায় শ্যামা সঙ্গীত, শ্যামা সঙ্গীত নাম শুনছেন? শ্যামা গুরুত্বপূর্ণ হলো, আমাদের দেশের একজন প্রখ্যাত সুফি আছে, নামের আগে সুফি লাগানো আছে, তো তিনি যে রমজান মাসে ভিডিও দিচ্ছেন, ভিডিওর মধ্যে বলছেন যে আমি রমজান মাসে সারা রাত ঘুমাই না, আমি সারা রাত তারাবির পরে ঢোল তবলা নিয়ে সারা রাত শ্যামা সঙ্গীত গান, রমজান মাসে সারা রাত শ্যামা সঙ্গীত গান, শ্যামা সঙ্গীত শুনেন আর শ্যামা সঙ্গীত দিয়ে সারা রাত কাটান, তারপরে সাহারি খায়, তারপরে ঘুমান। তাহলে এই যে শ্যামা সঙ্গীতের প্রতি তাদের আসক্তি, এবং শ্যামা সঙ্গীতের জন্য ঢোল তাবলা সব কিছু দিয়ে শ্যামা সঙ্গীত গায়, কারণ কি তাদের একজন প্রখ্যাত সুফি মুরব্বী আছে সাহারানি, সাহারানি বলতেছে যে ওয়াকানা ইজা সামিআল কোরআন লা তাকতুরু লাহু দামা, আমি সারাদিন কোরআন শুনলেও আমার চোখের এক ফোঁটা পানি বাইরে না, কয় যদি আমি চব্বিশ ঘন্টা কোরআন শুনি আমার এক ফোঁটা পানি আসে না, কিন্তু ওয়াইজা সামে আশেরান কামাত কিয়ামাতহু, একটা কবিতা শুনলে আমার ভিতরে কিয়ামত তৈরি হয়ে যায়। এজন্য সুফিরা কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করে না, হাদিস দিয়ে ওয়াজ করে না, ওয়াজ করে কবিতা দিয়ে। এটা সুফিদের গুরুত্বপূর্ণ আকীদা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, তারপর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, কবিতা দিয়ে বয়ান করে। আর কবিতা দিয়ে যখন বয়ান করে তখন পাগল হয়ে যায়, দেখবেন যে যুবকেরা লাফাইতেছে, দৌড় দিতেছে, যে কোরআন হাদিস বললে এরকম হয় না, কিন্তু কবিতা বললে এই, মানে ওইদিন দেখলাম যে ইউটিউবে ভিডিওর শিরোনামে দিছে এরকম যে অমুক হুজুরের সঙ্গীতে শত শত যুবক পাগল, মানে হুজুরে গান গাইতেছে, কবিতা সুর টান দিছে আর মুরিদ সব বেহোশ হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য সারানি বলছে যে কোরআন শুনলে চোখের পানি আসে না আমার, কিন্তু যখন আমি একটা কবিতা শুনি আমার কেয়ামত হয়ে যায় আমার ভিতরে। এটা সুফিবাদের মূল থিওরি। এই জন্য সুফিবাদ সবসময় কবিতার প্রতি আগ্রহী থাকে বেশি, কবিতা শোনায় বেশি। এই জন্য মসনবী ছিল এক সময় সুফিদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, এবং মসনবীকে বলতো যে পৃথিবীতে কোরআন হাদিস না থাকলেও যদি মসনবী থাকে এটাই যথেষ্ট। নাউজুবিল্লাহ, সুফিদের কাছে কোরআন হাদিসের দারসদানা মসজিদে মসজিদে, তারা একসময় মসনবী দিত, একসময় ইহিয়া উলুমে দ্বীন দিত। বর্তমানে দেখবেন যারা সুফি মতবাদে বিশ্বাসী, আধুনিক সুফি তত্ত্বে, তারা মসজিদে কোরআন হাদিসের তালিম করে না, নিজেরা একটা বই তৈরি করে সেই কিতাবের তালিম করে। কারণ কি, তাদের কাছে কোরআন এবং হাদিসের চাইতে সুফিদের তৈরি কিতাবগুলো বেশি মূল্যবান। কারণ সুফিদের তৈরি কিতাবের মধ্যে আপনার কোরআন হাদিসের নির্যাস, তাদের কথা হইল যে কোরআন হাদিসের নির্যাস এর মধ্যে চলে আসছে, এই জন্য যুগে যুগে সুফিরা এটাকে অগ্রাধিকার দেয়। কিন্তু আহলুসুন্নাহ ওয়াল জামাতের কথা হইল যে কবিতার কোনো গুরুত্ব নাই, গুরুত্ব হলো কোরআন এবং সহিহ হাদিসের। কবিতাকে আমরা নিতে পারবো তখন যখন কোরআনে কারিমের কোনো শব্দের অর্থ বোঝার জন্য, ব্যাখ্যা বোঝার জন্য ওই যুগের আরবি কবিরা, তাও দেখবেন আরবি কবির কবিতা কিন্তু সুফিরা বলে না, কারণ আরবের কবি যারা, আরবের কবির কবিতার মধ্যে কিন্তু সুফিবাদী ফর্মুলা নাই। সুফিবাদী ফর্মুলা আছে কোন কবিতা, ইরানি কবিতা, পার্সি কবিতা এবং উর্দু কবিতা। এই জন্য ওই সুফিরা সবসময় ফার্সি এবং উর্দু কবিতাই বলেন। আচ্ছা, দশ নম্বর আকীদা যেটা, সেটা হলো সরফুন নাস আনিল কোরআন ওয়াল হাদিস। মানুষকে সুফিরা সবসময় কোরআন এবং হাদিস থেকে বিমুখ করে। তারা বলে যে মানুষ যদি কোরআন গবেষণায়, কোরআন নিয়ে চিন্তা ভাবনায় ব্যস্ত থাকে, এটার দ্বারা আল্লাহ থেকে তাদের দৃষ্টি অন্যদিকে চলে যায়। এই জন্য মানুষ কোরআন সুন্না নিয়ে গবেষণা না করে মানুষকে চিন্তা করতে হবে ফানাফিল্লা নিয়ে। ফানাফিল্লাটা কোরআন হাদিস চর্চার চাইতে তাদের কাছে, সুফিদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। সুফিদের কাছে কোরআন চর্চা করা, কোরআনের তাফসির করা, এটার চাইতে বেদাতি জিকিরের গুরুত্ব বেশি। এজন্য তারা তাফসির শুনতে চায় না। সুফিরা তাফসিরকে গুরুত্ব দেয় না। তাদের কাছে তাফসির যতক্ষণ শুনবে তার চাইতে কতক্ষণ ওই তাদের তরিকার জিকির করতে পারলে এটা বেশি মূল্যবান। তারপরে তারা বলে যে এটা হলো কোরআন হাদিস হলো জাহেরি এলেম, আর তাদের ভিতরে যেটা আছে সেটা হলো বাতেনি এলেম। জাহেরি এলেম এত বেশি গুরুত্ব না, জাহেরি এলেম দিয়ে কোনো কাজ হবে না যতক্ষণ তোমার ভিতরে বাতেনি এলেম না থাকবে। এই জন্য প্রসিদ্ধ দুটা ঘটনা আছে, এগুলো আমরা সবসময় ওয়াজ নসিহতে শুনি। একটা হলো ফখরুদ্দিন রাজি আর নাজিমুদ্দিন কোবরা। ফখরুদ্দিন রাজি যিনি, উনি অনেক বড় আলেম, উনি তাফসির লিখছেন, তাফসিরে কাবির, ইমাম ফখরুর রাজি। তো তার ব্যাপারে তারা বলে যে ফখরুদ্দিন রাজি মুরিদ হইতে আসছে নাজিমুদ্দিন কোবরার কাছে। তো নাজিমুদ্দিন কোবরা বলতেছে না তোমার মুরিদ বানানো যাবে না। কেন হুজুর আমার বানানো যাবে না কেন? কয় তুমি অনেক বড় আলেম, তোমার না মানুষ ইমাম ইমাম রাজি বলে, তুমি এত বড় আলেম, তোমার ভিতরে অহংকার ঢুকে গেছে, তোমার মুরিদ বানানো যাবে না। কয় না হুজুর আমার মুরিদ বানাইতে হইব, আমি আপনার কাছে মুরিদ হইতে আসছি। তা আচ্ছা ঠিক আছে বানামো, শর্ত হইলো তোমার অহংকার কমাইতে হইব। তা এক বছর তুমি কোনো কিতাবাদি পড়তে পারবে না, এক বছর কিতাবাদি পড়া বন্ধ, তুমি কিতাবাদি পড়বে না, ওই যে আহমক বানাইবো, ইমাম সাহাবি বলছেন এক বছর কোনো কিতাবাদি পড়তে পারবে না, কিছু পড়বে না। তো ইমাম ফখরুদ্দিন রাজি এক বছর নাকি কিছু পড়েনি, এক বছর উনি বলতেছে যেহেতু পড়তে পারবো না খালি লেখমো, তা এক বছর উনি খালি লিখছে, লিখে নাকি তাফসির কাবির লিখে ফেলছে। তা এক বছর পর আবার আসছে, হুজুর এক বছর কিছু পড়ি নাই, এবার মুরিদ বানান। আচ্ছা হুজুর কয় না তুমি তো পড়ো নাই, কিন্তু এক বছর যে লিখছো তো পড়ার চাইতে তো আরো বেশি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, পরে অনেক কষ্ট করে মুড়ি দিয়েছে, মুড়ি দেওয়ার পরে ফখরুদ্দিন রাজি নাকি মারা যাইতেছে। তো মারা যাওয়ার সময় ইবলিস আসেই তারে ধরছে, ইবলিস একের পরে প্রশ্ন করতেছে আর ফখরুদ্দিন রাজি এগুলো যুক্তি দিয়ে কোরআন হাদিস দিয়ে জবাব দিতেছে। দিতে দিতে দিতে 99টাই ফখরুদ্দিন রাজি হারিয়ে গেছে, আর একটা হারিয়ে গেলে বাস কাফের হয়ে দুনিয়া থেকে যাব। এইটা তার ওস্তাদ ওই যে পীর সাহেব নাজিমুদ্দিন কোবরা, উনি হাজার হাজার মাইল দূরের থেকে দেখতেছে, মরিদেরা বলতেছে প্রতিদিন উনি অজু করেন অল্প পানি দিয়ে, আজকে উনি কলসের পর কলস পানি এনে দিতেছে, খালি হুজুর অজু করতেছে অজু করতেছে আর হুজুর ফেরেশান, মানে এই যে এদিকে প্রশ্ন চলতেছে আর মালাকুল মত পাশাপাশি এদের খেলা দেখতেছে। ইসলামকে কিরকম ঠাট্টা তামাশার জিনিস বানাইছে, তার রূহ কবজ করতে আসছে আর ইবলিসে আর ফখরুদ্দিন রাজিয়ে বাহাস করতেছে আর ওই মালাকুল মত বসে বসে দেখতেছে, মানে মালাকুল মতের আর কোনো কাম নাই কিছু নাই, একবারে ফ্রি সময় বসে বসে এদের দুইজনের বাহাস দেখতেছে। আচ্ছা হুজুরে ওখান থেকে লাস্টে যখন 99টা হয়ে গেছে, এই নাজিমউদ্দিন কোবরা যিনি উনি ওখান থেকে জোরে হাতের মধ্যে একটা বদনা ছিল, এক বদনা পানি সহ মেরে দিছে, দূরে মারি বলতেছে এই ফখরুদ্দিন রাজি তুমি বলে ফেলো বিনা দলিলে আমার আল্লাহ এক। এই যে হাজার হাজার মাইল দূরের থেকে কইছে বা শুনে গেছে হুজুরে এখানে ফখরুদ্দিন রাজি, শুনে উনি কালেমা পড়ে ফেলছে, এটা দলিল হইল যে দেখো এত বড় আলেম তাফসির লিখছে তাও ইমান হারা হয়ে কিন্তু কবরে যেত, ওই পীর সাহেব থাকার কারণে ইমান লই কবরে যেতে পারছে, না হয় কিন্তু ইমান নিয়ে কবরে যেতে পারত না। এটা হলো মূল দলিল, তুমি আলেম হইলে কি হবে, যত বড় আলেম হও তো ইমানদার হয়ে কবরে যেতে পারবে না যতক্ষণ না তোমার ওই পীর সাহেব না থাকবো। আরেকটা জালালউদ্দিন রুমিয়া শামসে তাবরিজি, জালালউদ্দিন রুমি অনেক বড় আলেম, মুরিদ হইতে গেছে শামসে তাবরিজির কাছে। আচ্ছা শামসে তাবরিজি মুরিদ বানায় নাই, আরেকদিন শামসে তাবরিজি রুমির কাছে গেছে, রুমির কাছে যায় দেখে যে খালি কিতাব আর কিতাব, তো রুমি কোন দিকে গেছে কিতাব সব পুকুরের মধ্যে ফেলে দিছে, তো ফেলে দিছে, এখন রুমি আসতে দেখে যায় একটা কিতাবও নাই, আজকে যে ছাত্রদেরকে পড়াইবো ওই কিতাবও নাই, উনি তো কিতাব ছাড়া পড়াইতে পারে না, তো উনি বলতেছে শামসে তাবরিজি বলতেছে আপনার কি কিতাবের দরকার, হ্যাঁ কিতাবের দরকার, কিতাব না হলে আমি অচল। তো পুকুরের থেকে সবগুলো কিতাব উপরে তুলে নিয়ে আসছে, একটুও কোনো জায়গায় ভিজে নাই, সব কিতাব তুলে দিছে। তখন জালালউদ্দিন রুমি বলতেছে খোদ বখোদ মাওলানা রুমি হারগেজে কামেল নাশত তা গোলামে শামসে তাবরিজি নাশত, যে আমি জালালউদ্দিন রুমি এত বড় আলেম হইও কামেল হইতে পারি নাই যতক্ষণ না শামসে তাবরিজির গোলামি না করছি। এটার দলিল হইল যে দেখো যত বড় আলেম হইবা হোক কিন্তু তুমি যতক্ষণ এলমে বাতেন বাতেনি এলেম না শিখবা মারেফতি এলেম না শিখবা ততক্ষণ তুমি ইমানদার হইতে পারবা না কামেল হইতে পারবা না। এটা হলো সুফিবাদের মূল থিওরি। তো এই এই থিওরিটাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার খেলাফ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে কোরআন এবং সুন্নার মধ্যে কোনো বাতেনি জাহেরি আলাদা দুই ধরনের এলেম নাই, সব এলেম আল্লাহ পাকে স্পষ্ট করে দিছেন কোরআন এবং সুন্নার মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এলেম গোপন রাখেন না, সব এখানেই আছে। আচ্ছা এরপরে ১১ নম্বর যেটা সেটা হলো ফাতহু বাবি তাবিল বাতিনি লিনুসুসিল কোরআন ওয়াল হাদিস। সুফিরা কোরআন হাদিসের অনেক আয়াতের হাদিসের বাতিনি ব্যাখ্যা দেয়, বাতিনি ব্যাখ্যা বলে যে এটা হলো জাহিরি ব্যাখ্যা আর এটা হলো বাতিনি ব্যাখ্যা। এই বাতিনি ব্যাখ্যার সুযোগে অনেক বিকৃত ব্যাখ্যা বিকৃত তাবিল কোরআন এবং সুন্নার করে। যেমন একজন ব্যাখ্যা দিচ্ছেন কয় ফির কোরআন হাদিসে নাই, কে বলছে কোরআন হাদিসে আছে, কি আছে ওলি ওলি আছে, কোরআন হাদিসে ওলি, কোরআন হাদিসে ওলি যেটা এটারে আমরা পার্সিতে ফির বলি, তো ঠিক আছে ওলি হলে তাহলে আমরা বলি যে আপনি ওলি সাহেব লেখেন, ফির সাহেব লেখার দরকার কি, যেহেতু কোরআনে আছে আপনি লেখেন যে ওলি সাহেব সুরিটোলা বাস ওলি সাহেব মালিটোলা লেখলে তো হয়েছে, আপনি আর ফির সাহেব লেখার দরকার কি, কোরআনেরটাই লেখেন, কোরআনেরটা লেখার পরে আপনার কাছে প্রশ্ন যে আপনি যে ওলি হয়েছেন আপনি জানলেন কেমনি, আপনার যে আল্লাহর বন্ধু হয়েছেন এটা তো গোপনীয় বিষয়, এটা তো গায়েবের বিষয়, আপনি গায়েবের বিষয়ে জানলেন কেমনি, যুগে যুগে কেউ নিজের ওলি ঘোষণা দিছে কিনা, সাহাবায়ে কিরাম সার্টিফিকেট পাওয়া ওলি তাও তো বলে নাই যে আমি আল্লাহর ওলি হয়ে গেছি, ঘোষণা দেন নাই। আচ্ছা এবার বলতেছেন যে না কয় ফিরের আরবি হলো মুর্শেদ, আল্লাহ পাক কোরআনে বলেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, আল্লাহ বলছে এখানে মুর্শিদ, মুর্শিদ হলো ওলি পীর সাহেব। আচ্ছা তো মুর্শিদ যদি পীর সাহেব হয় তো এই যে ১৪০০ বছর ধরে কোরআনে কারিমের এই আয়াতের যুগে যুগে ওলামায়ে কেরাম এটা তাফসির লিখে গেছেন ব্যাখ্যা করছেন, আজ পর্যন্ত কোনো একজন তাফসিরকারক এখানে মুর্শিদ মানে পীর সাহেব এই ব্যাখ্যা করছে কিনা, ১৪০০ বছরে কেউ করে নাই। তাহলে এই যে ব্যাখ্যাটা 1400 বছর পরে নতুন করে করছে, এটা হলো সুফিবাদের মূল থিওরি, মানে নিজেদের আকীদাকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআন এবং সুন্নার বিকৃত ব্যাখ্যা, নিজেদের মন গড়া ব্যাখ্যা, বাতেনি ব্যাখ্যা। এটা হলো বাতেনি ব্যাখ্যা। একজন কয় রাসুল মরে নাই, রাসুল জিন্দা। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই এটা দলিল কি কই পাইছেন? কয় আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশুরুন, যে তোমরা যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। তো এখন এই দলিলের এই আয়াতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি মারা যায় না, এটা সম্পর্কটা কি? আয়াত বলতেছে যারা আল্লাহর রাস্তায় মারা গেছে তাদেরকে তোমরা মরে গেছে বলিও না, তারা শাহাদাত অর্জন করছে, তারা শহীদ হয়েছে, তারা জীবিত। তো এখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত না মৃত কিছুই বলা হয়নি। তো এখন বলে যে দেখেন, রাসুলের উম্মত যদি না মরে রাসুল মরে কেমনে? রাসুলের উম্মত আল্লাহ বলতেছে এরা মরে নাই, এরা জীবিত। যেখানে রাসুলের উম্মত মরে নাই রাসুল কেমনে মরে? এই জন্য রাসুল জিন্দা। মানে এইভাবে আয়াতে কারিমার এবং হাদিসের বিকৃত ব্যাখ্যা, এটা হলো তাবিলে বাতেনি। আচ্ছা, 12 নম্বর যেটা মাসদারুল মারেফা আদ্দিনিয়া, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে দিন জানার মাসদার উৎসটা কি? আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতে দিন জানার উৎস হলো কোরআন এবং সুন্নাহ, কিন্তু তাসাউফের দৃষ্টিতে দিন জানার উৎস হলো এলহাম, কাশফ, রুহানিয়াত, ফানাফিল্লাহ, এঞ্জেলা ও মারাতেল কালব, কাশফ। এগুলো হলো মানে সুফিবাদের দৃষ্টিতে দিন জানার মূল উৎস। আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো দিন জানার মূল উৎস হবে কোরআন এবং সুন্নাহ, আর তাদের উৎস হলো কোরআন সুন্নাহ দিন জানার মূল উৎস না, দিন জানার মূল উৎস হবে এলহাম, তারপরে আপনার রুহানিয়াত, তারপরে পানাপিল্লা, কাশ। এগুলো হলো দিন জানার বড় মাধ্যম। এই জন্য বলে যে বাবা বুঝবা না রে বাবা, তুমি বুঝবা না, কারণ তোমার এখনো ওই কাশফ খোলে নাই, এলহাম খোলে নাই, রুহানিয়াত খোলে নাই, তুমি বুঝবা কেমনে? তুমি তো কোরআন হাদিস নিয়ে বসে আছো, এই জন্য তোমার বুঝে আসবে না। তাহলে এখানে এই দিনের উৎস কেন্দ্রিক এখানে আকীদাগত বিভ্রান্তি। তারপরে 13 নম্বর হলো জান্নাত জাহান্নামের ব্যাপারে সুফিদের আকীদা। সুফিদের মতে জান্নাত পাওয়ার উদ্দেশ্যে জাহান্নাম থেকে মুক্তির জন্য এবাদত করা যাবে না, এবাদত করতে হবে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। এই জন্য রাবেয়া বসরী এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড় দিছে। লোকেরা জিজ্ঞাসা করে, এই পাগলি কই যাও? এক হাতে পানি এক হাতে আগুন। কয়, পানি দিয়ে জাহান্নাম নিভাই ফেলবো আর আগুন দিয়ে জান্নাত পোড়াই ফেলবো, কেন কি হয়েছে, তুমি কাম করবা কেন? বলে যে মানুষেরা এবাদত করে জান্নাত পাওয়ার উদ্দেশ্যে, জাহান্নাম থেকে মুক্তির উদ্দেশ্যে, আল্লাহর ভালোবাসায় আল্লাহকে পাওয়ার জন্য এবাদত করে না। এই জন্য এগুলো সব পুড়ে ফেললে মানুষ আল্লাহকে পাওয়ার জন্যই করবে। এটা হলো সুফিবাদের মূল দর্শন। এই জন্য তারা বলে যে জান্নাত ও দোজখসে মাই কেয়া করো আর জো হে মাই তুজে দেখা করো, যে আল্লাহ আমার জান্নাতও দরকার নাই, জাহান্নামেরও দরকার নাই, আমি তোমার দিদার চাই খালি, আমি তোমারে চাই মাওলা, আর কিছু চাই না। তাহলে এই থিওরি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার খেলাফ, কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আল্লাহ পাক বলেছেন, ওয়াসারিউ ইলা জান্নাতি ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে তোমরা ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রস্থ আসমান জমিনের মতো। তাহলে জান্নাতের দিকে দৌড়াইতে বলছেন। তারপরে জান্নাত চাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক হাদিসে বলছেন যে তোমরা জান্নাত চাইলে ফেরদাউস চাইবা, সবচেয়ে বড়টা চাইবা, জান্নাত চাইতে হবে, জান্নাতের আশা ইবাদত করতে হবে। জাহান্নাম থেকে পানা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য অসংখ্য আয়াত আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আজাবে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার খেলাফ। 14 নম্বর যেটা, সেটা হলো এবাদাত। এবাদাতের ব্যাপারে সুফিদের কাছে সলাত, সিয়াম, হজ এগুলো হলো জাহেরি এবাদত, আর মূল এবাদত হলো ফানাফিল্লা ইসতামদাদ রুহানি, ইসতামদাদ রুহানি তাখাল্লুক বি আখলাকিল্লাহ, কা আল্লাহর চরিত্রে চরিত্রান্বিত হইতে হবে। তারপরে ইসতামদাদ রুহানি, ফানাফিল্লা, এগুলো হলো তাদের কাছে মূল এবাদত, আর এগুলো হলো সলাত, সিয়াম, জাকাত, এগুলো হলো জাহেরি এবাদত। সর্বশেষ যেটা, সেটা হলো কারামত। কারামতের বিভ্রান্তি। সুফিদের কাছে সবচেয়ে বড় বিভ্রান্তি হলো কারামতের বিভ্রান্তি, কারণ তারা কারামতের নামে বিভিন্ন অস্বাভাবিক ঘটনা তৈরি করে, আর তৈরি করে সেটাকে তারা কারামত নামে প্রচার করে। বিশেষ করে জীবিত অবস্থায় বেশি প্রচার হয় না, মারা গেলে প্রচার হয়, কারণ মারা গেলে এটার আর আপনার সত্যায়ন করার কোনো মাধ্যম নাই, কেউ আর জিজ্ঞাসা করতে পারবে না যে আপনার এটা ঘটছে কিনা, এই জন্য যা মারা যাওয়ার পরে সব প্রচার হয়। আরেকটা হলো কারামত বলতে তারা অস্বাভাবিক কিছু ঘটনাকে কারামত মনে করে, কিন্তু কারামত তো অস্বাভাবিক ঘটনা না। কারামত হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কোন ব্যক্তি পানির উপরে হাঁটলে আকাশে উঠলে তাকে তোমরা আল্লাহর ওলি বলিও না, আল্লাহর ওলি হলো যে পরিপূর্ণ সুন্নতের ইত্তেবা করে। সুন্নতটাই এক একটা কারামত, যার কাছে যে কয়টা সুন্নত আছে তার কাছে সেই কয়টা কারামত আছে। তো কিন্তু তাদের মতে এগুলো কারামত না, তাদের মতে কারামত হলো কে কয়টা অস্বাভাবিক ঘটনা ঘটাইতে পারছে। ৪০ বছর অমুক জায়গায় রয়ে গেছে, কিছু খায়ও নাই পানও করে নাই, তারপরে ৪০ বছর এশার নামাজেরও যদি ফজর পড়ছে কোনো অসুবিধা হয় নাই, তারপরে কুম্বি ইজনি বলছে আমার হুকুমে উঠে যাও, মরা মানুষ জিন্দা করে ফেলছে, কুনি ইনসানান বলছে মানুষ মানুষ হয়ে যাও বলছে, মরা মানুষ উঠে গেছে। এইভাবে অসংখ্য মানে এই অস্বাভাবিক ঘটনাকে কারামত বলে বিশ্বাস করে। তো এই অস্বাভাবিক ঘটনা যদি কারামত হয় তো পৃথিবীতে সবচেয়ে বড় কারামতওয়ালা হলো দাজ্জাল, কারণ দাজ্জাল যখন আসবে দাজ্জাল তো এমন এমন অস্বাভাবিক ঘটনা দেখাইবে যেগুলো পৃথিবীর কোনো ওলির কারামতে ঘটে নাই, তাহলে সে তো সবচেয়ে বড় ওলি হয়ে যাবে। এই জন্যই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাজ্জালের ফেতনা নিমজ্জিত হবে, কারণ তার অস্বাভাবিক ঘটনা দেখে বলবে যে এ তো বাগদাদের আল্লাহর ওলি চলে আসছে, তখন সবাই তার মুরিদ হওয়া শুরু করে দিবে যে এত বড় কারামতওয়ালা, কারামতওয়ালা কাশফওয়ালা আল্লাহর ওলি চলে আসছে। এই জন্য এই কারামতের যে দৃষ্টিভঙ্গি এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। এরকম আরো অসংখ্য আকীদা আছে, তো আমরা এখানে শুধু ১৫টা মেইন আকীদা যেগুলো বহুল প্রচলিত আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের খেলাফ সেগুলো আমরা আলোচনা করলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ভ্রান্ত মতবাদগুলো সম্পর্কে জানার, বুঝার এবং এগুলো থেকে দূরে থাকার, আমাদেরকে সঠিক আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।